যতদিন এই দেহে আছে মোর প্রাণ, যতক্ষণ বহে শ্বাস প্রশ্বাস, তোমার নামে যেন জিকির করি, আমাকে দাও গো সেই আশ্বাস। যতদিন এই দেহে আছে মোর প্রাণ, যতক্ষণ বহে শ্বাস প্রশ্বাস, তোমার নামে যেন জিকির করি, আমাকে দাও গো সেই আশ্বাস। যতদিন এই দেহে আছে মোর প্রাণ, যতক্ষণ বহে শ্বাস প্রশ্বাস, পৃথিবীর কোন লাভ ক্ষতিতে চলে না যেন মোর বিপদ আপদে তোমার পথে অবিচল রই সারাক্ষণ। পৃথিবীর কোন লাভ ক্ষতিতে চলে না যেন মোর বিপদ আপদে তোমার পথে অবিচল রই সারাক্ষণ। সবর হাসিলে দিও মনোবল, সবর হাসিলের দিও মনোবল, দিও অমলি নই বিশ্বাস। যতদিন এই দেহে আছে মোর প্রাণ, যতক্ষণ বহে শ্বাস প্রশ্বাস, তোমার নামে যেন জিকির করি, আমাকে দাও গো সেই আশ্বাস। যতদিন এই দেহে আছে মোর প্রাণ, যতক্ষণ বহে শ্বাস প্রশ্বাস, অনিবার আসে অনাহুত কত মোহ প্রলোভন, ভাবিয়ে তোলে প্রতিপদে কত শত প্রয়োজন। অনিবার আসে অনাহুত কত মোহ প্রলোভন, ভাবিয়ে তোলে প্রতিপদে কত শত প্রয়োজন। সকল কিছু যেন দুলতে পারি, সকল কিছু যেন দুলতে পারি, দাও আমাকে সেই প্রাণ উচ্ছ্বাস। যতদিন এই দেহে আছে মোর প্রাণ, যতক্ষণ বহে শ্বাস প্রশ্বাস, তোমার নামে যেন জিকির করি, আমাকে দাও গো সেই আশ্বাস। যতদিন এই দেহে আছে মোর প্রাণ, যতক্ষণ বহে শ্বাস প্রশ্বাস, তোমার নামে যেন জিকির করি, আমাকে দাও গো সেই আশ্বাস।